দেখো জানার মা তাই তোমার থেকে কফির রাজ্যে এ বেলা আমি কাঠ প্রতিপাত্তি থামাই সঞ্জাতি মানুষ কম সমস্যা ও ইন্ডিয়ান ইন্ডিয়ান বলাটা ও তোকে আনকে খাটবার মাত্র প্রশ্ন সহমূলিক ক্ষেপ করলা আপনি রাডেঘাট উত্তর সাদামসেন হ্যাঁ সবাই লিবিয়া গাড়া হ্যাঁ রাখল মুখা তুমি